এই অনেকে দেখি সালামের জবাব নেবে নাই, আপনাদের এলাকায় মনে হয় সালামের জবাব নেওয়া লাগে না নাকি? এদিকে বাইরে নেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এবার ঠিকমতো হয়েছে এবং বোঝা গেছে। এই এলাকার বাইরে সালাম দেয় না, সালাম জবাব নেন নাকি খালি সালাম জবাব নেওয়ার জন্য বসে থাকে? কোন কোন এলাকার বাইরে অভ্যাস আছে, তাদের মুখ দিয়ে আসসালামু আলাইকুম বের হয়, মানে কেউ সালাম না দিলেও বলে যে ওয়ালাইকুম আসসালাম, মানে আসসালামু আলাইকুম বের হয় না। তাদের অভ্যাস হল যে আমরা মাতব্বর মানুষ, আমরা লিডার মানুষ, আমাদেরকে সবাই সালাম দিবে, আমরা আবার দিব কেন? এই জন্য তারা আসসালামু আলাইকুম ভুলে গেছে। তারা সবসময় মুখে দিয়ে, আমি অনেক জায়গায় দিয়ে দেখছি, আমি সালামে দিই নাই, উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কেন তাদের মুখ দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না? আলহামদুলিল্লাহ এই এলাকার বাইরা অনেক ভালো মানুষ, অনেক দিনদার মানুষ, সালেহীন মানুষ। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন, আমিন। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কামরাব মরহুম আশরাফ আলী প্রধানের বাড়ি প্রাঙ্গনে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম প্রধান অতিথি সম্মানিত ওলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার আমার অত্যন্ত সম্মানিত মহব্বতের আইনমাই কেরাম এবং মোদারেসিনে কেরাম এই এলাকার আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার অত্যন্ত স্নেহের আদরের যুবক কিশোর শিশু ভাইয়েরা এই মাইকের আওয়াজ থেকে যে সমস্ত পর্দার আড়ালের মা বোনেরা আমাদের আলোচনা শুনছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বৃষ্টির দিনে যখন বৃষ্টিতে সব ভিজে গিয়েছে এরকম আকাশে এখনো ম্যাগ বিদ্যুৎ চমকাচ্ছে এরকম একটি পরিস্থিতিতে এই গ্রামের মুরব্বীদেরকে বাইদেরকে এই রাত্রিবেলায় আমার সামনে উপবিষ্ট অত্যন্ত আগ্রহ নিয়ে ধৈর্য নিয়ে বসে আছেন এইরকম অবস্থান দেখে আমরা সকলে আল্লাহ পাকের শুকর আদায় না করে পারছি না সকলে সুপ্রিয়তন বলি আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিলের বিচিত্র অভিজ্ঞতা আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আশা করি আমাদের গ্রামের বাইদের সাথে মুরব্বীদের সাথে দেখা হলে কিছু কথাবার্তা বলতে পারলে খুব ভালো লাগে কারণ আমরাও তো গ্রামের ছেলে গ্রামের মানুষ এই জন্য শহরে যদিও থাকি কিন্তু গ্রামে গেলেই বেশি ভালো লাগে গ্রামের মুরব্বীদেরকে ভাইদেরকে বেশি মহব্বত করি কারণ গ্রামের বাইরা সহজ সরল তাদের বেশি কিছু ছাওয়া পাওয়ার নাই তাদের ছাওয়া পাওয়া একটা আমি অসংখ্য জায়গায় গিয়ে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেছি মুরব্বী আপনার সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা কি খাওয়া পাওয়াতে কি বলেন তো দেখি তো বলো যে চাচা একটু দোয়া করবেন আল্লাহ যাতে ইমানটা নিয়ে মরা তৌফিক তো হ্যাঁ আল্লাহ আর ঢাকা শহরের একজন মুরব্বীকে জিজ্ঞাসা করেন যে মুরব্বী আপনার খাওয়া পাওয়া কি বলবে যে চাচা বাড়ি তো দুইটা হয়েছে আমি আরেকটা দশতলা বাড়ির কাজ শুরু করছি যাতে কাজটা শেষ করে যেতে পারি আরো পাঁচটা বাড়ি বানাতে পারে এই হলো ওনার চাহিদা আর গ্রামের মুরব্বীদের চাহিদা হলো কি নিয়ে মরবে ইমান নিয়ে মরবে সুবহানাল্লাহ তাহলে কোন চাহিদাটা সঠিক যে মুরব্বী বলতেছেন ইমানটা নিয়ে মরবেন ইমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে চান এই মুরব্বীর যে আশা এটাই হলো অরিজিনাল একজন মোমেনের আশা তাহলে আমাদেরকে বেশি বেশি যাওয়া দরকার এই মুরব্বীদের কাছে এবং এই মুরব্বীরা যে ইমানটা নিয়ে যেতে চান এই ইমানটা যাতে বিশুদ্ধ ইমান হয় এটা ভেজালওয়ালা ইমান না হয় কারণ ভেজাল জিনিসে এখন বাজার ভরপুর দেখবেন যে সব জিনিসের এরকম নকল আছে, ডিমেরও নকল বাইরেছে, ডিমের নকল দেখছেন যে এখন নাকি প্লাস্টিকের ডিম বাইরেছে, কত রকমের ডিম বাইরেছে, এমন কোন জিনিস নাই যে জিনিসের দুই নম্বর বের হয় না, তিন নম্বর বের হয় না, দশ নম্বর বের হয় না। তাহলে ইমানেরও এরকম দুই নম্বর ইমান, তিন নম্বর ইমান, চার নম্বর ইমান, দশ নম্বর ইমান বাইরে। তাহলে আমার যেই মুরব্বীটা ইমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে চান, ওই মুরব্বীর কাছে গিয়ে সঠিক ইমানটা, যে ইমানটা সাহাবায়ে কেরামের ইমান, সেই ইমানটা বুঝাই দেওয়া, সেই ইমানটা কি কি রোগে আক্রান্ত রোগগুলো ধরাই দেওয়া, এখান থেকে বড় দাওয়াতি কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনটি আছে বলে আমি মনে করি না। এজন্য গ্রামে গিয়ে ওয়াজ মাহফিলে গিয়ে যত কষ্টই হোক ওই মুরব্বীদের সামনে, ওই বাইদের সামনে ইমান নিয়ে, তাওহীদ নিয়ে, শিরক নিয়ে, সুন্নাত নিয়ে, বেদাত নিয়ে কিছু কথা বলতে পারলে এটাই মনে করি আমার সবচেয়ে বড় দাওয়াতি কাজ। মানুষ কম হইল না বেশি হইল, এটা আলোচনার মুখ্য বিষয়। আমি আলহামদুলিল্লাহ যে মসজিদে খুতবা দিই উত্তরা ১১ নম্বর সেক্টর বাইতুন্নূর জামে মসজিদ, এখানে প্রত্যেক জুমায় আমাদের মুসল্লি হয় দশ থেকে বারো হাজার জুমার মুসল্লি, আর ঈদের জামাতের মুসল্লি হয় পনেরো হাজার। এবং প্রতি জুমায় দান বাক্স থেকে আমাদের কালেকশন আছে এক লক্ষ ষাট হাজার, সত্তর হাজার, দুই লক্ষ পর্যন্ত এক জুমায় দান বাক্সের কালেকশন আছে। আলহামদুলিল্লাহ সেখানে দশ হাজার মানুষের সামনে জুমার খুতবা পেশ করি, আবার কোন জায়গায় দশ জনের সামনে আলোচনা করি। আরেকটা জিনিস আমি সবসময় গুরুত্ব দিয়ে দেখি, এক জায়গায় মানুষ দশ হাজার, কিন্তু দশ হাজার সবাই হলো আপনার গাদা, আরেক জায়গায় মানুষ দশ জন, দশটা গোড়া। বলেন আবার দশ হাজার গাদার দাম বেশি না দশটা গোড়ার দাম বেশি? কি বলেন, কিছু বলে না দেখি, কারণ ওনারা চিন্তা করতেছে গোড়াও কোনোদিন কথা কিনা করি নাই, গাদাও কথা কিনা করি নাই, কোনটা বেশি কোনটা কম বলে আবার গাদা লাগাবে, এজন্য চুপ রয়েছে। এজন্য গাদা দশ হাজার হইলেও আপনি গোড়া দশটা, তেজি গোড়া দশটা, এই দশটার সমান না, মানের দিক থেকে, দামের দিক থেকে, সব দিক থেকে। তাহলে আমার শ্রোতা কোন জায়গায় যদি দশ জন থাকে, দশটাই যদি গোড়া হয়, আর জায়গায় দশ হাজার আছে সবগুলোই বল সবগুলোই গাদা, আমি যদি কই আপনার মা মারা গেছে তো আলহামদুলিল্লাহ, আমি যদি কই এখন তো আমি সপ্তম আকাশে আছি তো সুবহানাল্লাহ, তার সামনে বসে আছি, আমি যদি কই আমি এখন বাইরে সপ্তম আকাশে আছি তো সুবহানাল্লাহ, দেখেন হুজুর আমাদের সামনে বসে থাকি সপ্তম আকাশে উঠে গেছে। তাহলে এই শ্রোতা গুলো কি শ্রোতা? গাদা শ্রোতা, বল শ্রোতা। আমাদের দেশের এক পীর আছে, নাম বললে সবাই চিনবেন, কয় ভাইরা আমি কি একটা কথা বলবো, বলেন বলেন হুজুর বলেন, হুজুর কয় ভাই আমি তো মা ফাতেমার স্বামী, মুরিদেরা কয় সামনে হাজার হাজার লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখো আমাদের হুজুর মা ফাতেমার জন্য বিয়ে করে ফেলছে, কি খুশি। অথচ ওই বেটার বলতেছে মা ফাতেমা, তা তুই মারে কেন বিয়ে করতে পারে, সব মুরিদেরা পিটানো দরকার না, যে তুই বিয়ে করার মতো জমিনে আর কাউকে ফেলি না, মারে ফেলি কেন, মা ফাতেমা যদি তোর মায়ে হয় তো বিয়ে করলি কেন, আর বলদ মুরিদি কি কয় সুবহানাল্লাহ। আবার কয় শুনেন আছে আজিমে আল্লাহ আমার সুরতে বসে থাকে নাউজুবিল্লাহ, কয় ওখানে গেলে আমাদের আছে কানেরা চিনতেই পারে না কোনটা আল্লাহ কোনটা আমি, মুরিদেরা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার, এগুলো কোন ধরনের মুরিদ? এইরকম মুরিদ দশ লক্ষ হওয়ার থেকে বুঝে যারা দিন সম্পর্কে কিছু বুঝে জ্ঞান আছে আকল আছে এইরকম দশজন বাবা সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাঝে যারা আছে আমরা মনে করি সবগুলো গোড়া, কারণ কেউ কোরআন না বুঝে, সুন্নাহ না বুঝে, দ্বীনের ন্যূনতম জ্ঞান না রেখে এই মাহফিল পর্যন্ত আসতে পারে। কারণ এই মাহফিলে আসার আগে অনেক জাল বিছানো মাদ্রাসার জাল, তারপরে আপনার বিভিন্ন পাখি বিভিন্ন ধরনের জাল বিস্তার করে আছে আশেপাশে। একজন আল্লাহর বান্দা সব জাল ছিন্ন করে এই মাহফিল পর্যন্ত পৌঁছায়, এটা সহজ ব্যাপার না। এই পর্যন্ত যে পড়তে পারছে বুঝতে হবে বড় দামি গোড়া, এই জন্য এইসব জাল ছিন্ন করে পৌঁছতে পারছে। অনেক অর্ধেক রাস্তা আছে চলে গেছে, জিজ্ঞেস করে কই যান, কয় মুখ দেখে মানুষ খবরদার খবরদার ওখানে যাই গেলেন বা সেবার চলে গেছে। তাহলে সবাই এই মাহফিল পর্যন্ত আসার সৌভাগ্য হয় না। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, আবারও সুপ্রিয় দান সকালে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, মাহফিল তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমাদের আগে আমাদের সাহেব অনেক সুন্দর গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের বয়ান করেছে। মাহফিল আর বেশি দরকার নেই, আর সামান্য দুই একটা কথা বলে আমরা আজকের মাহফিল ইনশাআল্লাহ শেষ করে দিব। তো মাহফিল যে কতক্ষণ হবে অল্প সময়, এই শেষ পর্যন্ত কি আপনারা বসতেরা দিয়েছেন নাকি মেহমান রাখি চলে যাবেন? যাইলে মেহমানকে সহবাড়িতে নিয়ে যাবেন, মেহমান স্টেজে রাখি আপনি বাড়ি চলে যাবেন, এটা মেহমানের সাথে কি সম্মান? কি বলে এই দেশে মনে হয় মেহমান রাখি চলে যায় কি, মেহমান রাখি চলে যাবেন? তাহলে মেহমান যতক্ষণ আছে আপনারাও ততক্ষণ ইনশাআল্লাহ থাকবেন। ইনশাআল্লাহ মেহমান আমার বেশি বিরক্ত করবো না, কিছু মেহমান আছে মেহমান আসছে আর যায় না, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন মেহমান আর যায় না। তা আমাদের এলাকায় একবার এক ঘটনা ঘটছে, একজনের বাড়িতে মেহমান আসছে মেহমান আর যায় না, মেহমান যে আসছে দেখতে বাড়িতে কোনো আদর সমাদর সব আছে, বাড়ি যে আর কি করবো এখানে রয়ে। তো থাকতে থাকতে একদিন বাড়িওয়ালা বলতেছে, ভাই মেহমানের জানা কাটতেছি না, মেহমান যে আসছে আর মেহমান যায় না। আরেকজন বলতেছে, ভাই মেহমান দৌড়ানোর বুদ্ধি তো দিবে আমার থেকে, মেহমান সামনে যায় মেহমান পালানোর রাস্তা খুঁজে পাবে না, ওই বুদ্ধি তো তুমি জানো না, তো কেমনে দৌড়াইতে হবে মেহমান? শোনো রাত্রে দুটা তিনটার সময় আমি তোমার বাড়িতে যাবো, মেহমানের নাম ঠিকানাটা আমার কাছে একটু বলে যাও। তার নাম ঠিকানা বলছে, তা রাত্রে তিনটার সময় ওই বাড়িতে গেছে আরেকজন, যাই বাড়ি দরজা খোলেন গেট খোলেন, কি হয়েছে? এই বাড়িতে অমুক নামে একজন লোক আছে, আমরা তার কাছে আসছি, তার দেখতে আসছি। এখন ও তো জানে যে আগে বলা আছে, মেহমান তো ভয়ে তোড়াই উঠে খাটার নিচে ঢুকছে যে আমার নাম ঠিকানা সব জেনে গেছে, আবার সেই মোতাবেক এই বাড়িতে আসছে। মেহমান ভয়ে খাটের উপর থেকে খাটের নিচে। আচ্ছা সকালবেলা খবর আধানটা যখন দিছে, ভাই আর থাকা যাবে না এখানে, আমি পালাই কারণ এই পর্যন্ত পৌঁছে গেছে আমার নাম ঠিকানা নিয়ে। মেহমান যে গেছে আর মেহমান কোনোদিন আসেই না, তাহলে মেহমান না যাতে চাইলে দৌড়ানোর বুদ্ধিও আছে কিন্তু আজকের মেহমান ওইরকম না, মেহমান ইনশাল্লাহ চলে যাবে, চিন্তা করবেন না আমার মেহমান থেকে যাবে। এই জন্য মেহমান যতক্ষণ আছি আপনারা ইনশাআল্লাহ ততক্ষণ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা যে আলোচনাটা করব, প্রথমে বলছি আমার যে মুরব্বী চায় ইমানটা নিয়ে কবরে দেব, এই মুরব্বীর সঠিক ইমানের সন্ধানটা দেওয়া। আমরা আমাদের কাছে জানাজা নামাজ পড়ি না, জানাজা পড়েন? এখানে মানুষ মারা গেলে জানাজা পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে জানাজা এখনো এই দেশে আছে। জানাজার ভিতরে আমরা একটা দোয়া পড়ি, দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম وَمَن تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ। কত সুন্দর দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না রব্বুল আলামিন আমাদের মুক্ত থেকে যেই মানুষগুলোকে আপনি জীবিত রাখবেন, যাদের দুনিয়াতে আরো কিছুদিন হায়াত বাকি আছে, আরো দুনিয়াতে বেঁচে থাকবো, আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনি ইসলামের উপরে জীবিত রাখবেন। তাহলে দুনিয়াতে বাঁচবেন কি নিয়ে কথা কয় না, একটু কথা বলবেন তাহলে মনে করবো যে আমার কথা বুঝতেছেন। তাহলে যতদিন বেঁচে থাকবেন কি নিয়ে বেঁচে থাকবেন? ইসলাম নিয়ে। বা আহ আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা মারা যাব মৃত্যু এসে যাবে, ওয়া তাওয়াফাহু আলাল ঈমান, রব্বুল আলামিন আমার মৃত্যুটা ঈমানের উপরে ঈমানের সাথে দিও। সুবহানাল্লাহ, সারা জিন্দিগি রব্বুল আলামিনের কাছে জানাজার মধ্যে দোয়া করে গেলেন। রব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকব, যখন মৃত্যু আসবে, যখন মালাকুল মাউত এসে যাবে, তখন আমার মৃত্যুটা ঈমানের উপরে দিও। মৃত্যু যে ফেরেশতা মৃত্যুর জন্য আমাদের কাছে আসেন, ওই ফেরেশতাটার নাম কি? জি মৃত্যুর জন্য যে ফেরেশতা আসবেন ওই ফেরেশতার নাম আজরাইল না, যিনি আসবেন ওনার নাম তো এখনো আমরা বিশুদ্ধ করে জানি নেই, আমরা যেটা জানছি এটা ভুল জানছি। ওই ফেরেশতার নাম আজরাইল নয়, কোরআনে কারিমে নবী ফরসনামের কোন হাদিসে আজরাইল নামে কোন ফেরেশতার নামে আসে নাই। অথচ আমাদের দেশের প্রত্যেকটা নারী পুরুষ সবাই জানে মৃত্যুর জন্য আসবে আজরাইল আলাইহিসসালাম। কত বড় বড় চারটা ফেরেশতা আছে, একটার নাম জিবরিল আলাইহিসসালাম, একটার নাম মিকাইল আলাইহিসসালাম, একটার নাম ইসরাফিল আলাইহিসসালাম, আরেকটার নাম হলো আজরাইল আলাইহিসসালাম। শুনছেন না? তিনটার কথা কোরআনে হাদিসে পাওয়া যায়, কিন্তু আজরাইল নামে কোনো ফেরেশতার নাম কোরআনে কারিমে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই, এবং নবী করিমের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোনো হাদিসের মধ্যে আজরাইল নামে কোনো ফেরেশতার নাম আসে নাই। অথচ আমরা সবাই জানি আজরাইলকে চিনি, অথচ ওই ডিপার্টমেন্টের নাম হলো কি? মালাকুল মাউত। মালাকুল মাউত, মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু এমন এক জিনিস যেই মৃত্যু থেকে যত পালাও না কেন, যত লুকানোর চেষ্টা করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। আর এই মৃত্যুটা যেই ফেরেশতার মাধ্যমে মোলাকাত করে ওই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। এই মালাকুল মাউত যখন এসে যাবে, আমরা চাই আমাদের মৃত্যুটা যেন হয় তাওয়াক্কাহু আলাল ঈমান, ঈমানটা নিয়ে। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আমার আপনার কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি যে জিনিসটা, সেই জিনিসটা হলো ঈমান। সেই জিনিসটা কি? ঈমান। কারণ ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে চাই, যদি ঈমানে না থাকে তো নেবেনটা কি? ঈমানে নেন তাহলে নিয়ে যাবেন কি? নেওয়ার মতো কিছু নেই। ঈমান কি বাজারে কিনতে পাওয়া যায়? আমাদের দেশে ইমান বিক্রি হয় বাজারে, তো ইমান কিনবেন কোথা থেকে? যদি আমাকে আপনাকে দুনিয়ার কোন মানুষ বলে ভাই তোমাকে পুরা বাংলাদেশের মালিক বানিয়ে দিব, পুরা বাংলাদেশ তোমাকে দিয়ে দিব, তুমি তোমার ইমানটা আমার কাছে বিক্রি করে দাও, কেউ বিক্রি করবেন নাকি? তাহলে আপনি বিক্রি করবেন না, বিক্রি করবেটা কে? কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলিম রাজি হবে না তার ইমানটা বিক্রি করে দিতে। তাহলে এই ইমান বাজারে যাতে কিনতেও পাওয়া যায় না, যদি হারাই যেত বাজারে আবার আরেকটা কিনতে পাইতেন তো নতুন একটা ইমান কিনে ওইটা নিয়ে কবরে যাওয়া যায়। তো কিন্তু ইমান এমন এক জিনিস যেটা বাজারে কিনতেও পাওয়া যায় না। তাহলে ইমান এমন মহামূল্যবান জিনিস, এই মহামূল্যবান জিনিসটাকে যেভাবে হেফাজত করা দরকার, যেভাবে সংরক্ষণ করা দরকার, সবচেয়ে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে। আমার বাইরা এবং বোনেরা, যেই জিনিস যত দামি সেই জিনিসকে আমরা তত বেশি সংরক্ষণের চেষ্টা করি। যে জায়গায় 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা রাখি, সেই জায়গায় কোনদিন দামি স্বর্ণ আমরা রাখি না। দামি স্বর্ণ গুলা এমন জায়গায় লুকাইতে রাখি যে জায়গা থেকে খুঁজে বের করা মুশকিল। চোর আসলেও সহজে বের করতে পারবে না, ডাকাত আসলেও সহজে বের করতে পারবে না। এরকম এক গোপন জায়গার ভিতরে আমরা ওই মূল্যবান জিনিসগুলাকে লুকানোর চেষ্টা করি। আমার আপনার শরীরের মধ্যে লক্ষ্য করে দেখেন, যেই জিনিসটা যত বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে তত গোপন জায়গায় রাখছেন। মানুষের শরীরের মধ্যে দামি জিনিস হলো ব্রেন। ব্রেনটাকে আল্লাহ রাব্বুল আলামিন খোলা জায়গায় রাখেন নাই। কত আবরণ দিয়ে, শক্ত শক্ত মাথার খুলি দিয়ে, কত কিছু দিয়ে ওই ব্রেনটাকে শক্ত এক জায়গার ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিতেন, যাতে সহজে মানুষের এই ব্রেনটা ক্ষতি না হতে পারে। মানুষের মূল্যবান জিনিস হাত, ওই হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেন নাই, এটাকে অনেক ভিতরে ঢুকাইতে রেখেছেন। মূল্যবান জিনিস হলো কাল, এই কালটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভিতরে লুকাইত রেখেছেন। দেখবেন এই জিনিসটা যত বেশি দামি সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি গোপন জায়গায় সংরক্ষণ করেছে। তাহলে আমার আপনার কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিস হলো ইমান। সুতরাং ইমানটাকেও যে কোনো জায়গায় রেখে দেওয়া যাবে না, ইমানটাকে যে কোনো জায়গায় ফেলে রাখা যাবে না। এই ইমান যদি চুরি হয়ে যায়, ইমান যদি ডাকাতি হয়ে যায়, আপনি বাজারে কিনতে পাবেন না, এই ইমান নিয়ে আপনি কবরেও যেতে পারবেন না। ইমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না কি বলেন? ইমান কি চুরি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আপনার আমার আছে পাশে কত ইমান খোর ঘুরে বেড়াইতেছে, আমার আপনার আশেপাশে কত ইমানের ডাকাত ঘুরে বেড়াইতেছে। একটু যদি সংযোগ পায়, একটু যদি আপনার খাম খেয়ালিপনা পায়, আপনার ইমানকে চির জীবনের জন্য ধ্বংস করে দিবে, আপনার ইমানটাকে পুরোপুরি নষ্ট করে দিবে। এরকম ইমান খোরের অভাব সমাজে নাই, অভাব নাই। এজন্য সব সময় খেয়াল রাখতে হবে, ইমানটাকে কোন অবস্থায় রেখে একাকে রেখে বাইরে কোথাও যাবেন না। ইমান সবসময় সাথে ডুবে রাখবেন, সাথে রাখবেন। যদি বলেন ইমান তোমাকে এখন বাথরুমে যাইতেছি, ইমান তোমাকে আমি বাইরে রেখে গেলাম, কারণ বাথরুম তো নাপাক জিনিস, নাপাক জায়গা। সুতরাং ইমান তোমার নিয়ে আমি বাথরুমে ঢুকতে পারবো না, বাইরে রেখে গেলাম। দেখবেন বাথরুম থেকে ঢুকে আপনার ইমান চুরি হয়ে গেছে, আপনার ইমান নাই। সুতরাং আপনি বাথরুমে যান, সেখানেও ইমান নিয়ে যাবেন, ইমান ভিতরে রেখে যাবেন, ইমানকে বাইরে রেখে যাবেন না। এজন্য বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন? জি, ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে ঢুকবেন, এটাই ইমানের কাজ। বাথরুমে ঢোকার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবায়েথ, এটা ইমানের কাজ। বাথরুমে ঢোকার পরে দাঁড়ায় দাঁড়ায় করবেন না বসে বসে করবেন? দাঁড়ায় দাঁড়ায় কাজ সারাবেন নাকি? দাঁড়ায় দাঁড়ায় কাজ সারানো যাবে না, বসে বসে কাজ সারাইতে হবে, এটাই ইমানের কাজ। বসার সময় কোন দিকে ফিরে বসবেন? পশ্চিম দিকে ফিরে বসবেন? এটা কথা কয় না, এই দেখে মনে পশ্চিম দিকে বসবেন নাকি পূর্ব দিকে বসবেন? তাহলে পূর্ব দিকেও বসা যাবে না, পশ্চিম দিকেও বসা যাবে না, এটা ইমানের কাজ, ইমানের দাবি। এরপরে ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন? ডান হাত দিয়ে যদি করেন, ইমানের দাবি পূরণ হয় নাই। ইমানের দাবি আপনি বাম হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন। এরপরে আপনি টয়লেট থেকে বের হয়ে যাবেন কোন পা দিয়ে বের হবেন? ডান পা দিয়ে বের হবেন। বের হওয়ার সময় কোন দোয়াটা পড়বেন? যে গোফরানা। এই যে বাথরুমের ভিতরে ঢুকা আর বাহির হওয়ার ভিতরে কতগুলো শরীয়তের বিধিবিধান পাইলেন, এতগুলো শরীয়তের বিধিবিধানকে উপেক্ষা করে যদি বলেন ইমাম তুমি বাহিরে বসে থাকো, আমি একটু টয়লেটে নিজের ইচ্ছা মতো কাজ সারাইয়াছি, দেখবেন বাহিরে আপনার ইমান অন্য জায়গায়, শয়তান পাগুতেরা আপনার ইমান চুরি করে নিয়ে গেছে। এজন্য টয়লেটে ঢুকেন, মসজিদে ঢুকেন, ঘুমানোর জন্য বিছানায় যান, যেখানে যাবেন যেই জায়গায় ঢুকেন আপনার ইমানকে সাথে নিয়ে ঢুকবেন, ইমান কোথাও রেখে যাবেন না, আবার কারো কাছে আমানত রেখে যাবেন না। ভাই আমি একটু দূরে যাচ্ছি, নরসিংজি সফরে যাচ্ছি, আমার ইমানটা একটু দেখে রাখিয়েন, এরকম কারো কাছে আমানত রেখে আসতে পারবেন? তাও রেখে আসা যাবে না। আপনি নরসিংজি যান, ইমান সাথে করে নিয়ে যেতে হবে। আপনি ঢাকা যান, ইমান সঙ্গে করে নিয়ে যেতে হবে। আপনি চট্টগ্রাম যান, ইমান সাথে করে নিয়ে যেতে হবে। আমেরিকা যান, ইমান সাথে করে নিয়ে যেতে হবে। লন্ডন যান, ইমান সাথে করে নিয়ে যেতে হবে। আল্লাহর জমিনে যেখানেই যাইবেন সেখানেই আপনার ইমানটা সাথে সাথে থাকতে হবে, কারণ এটা মহামূল্যবান এক জিনিস, এটাকে কোনো এক জায়গায় রেখে দেওয়া যায় না, কারণ আপনি এটা নিয়ে কবরে যাবেন। তাহলে কবরে কোথায় কবরে যাবেন এ কথা আপনি জানেন? আল্লাহ বান্দা তুমি জানো না, তোমার ব্যাপারে কোনো জ্ঞান নাই, আল্লাহর জমিনে কোন জায়গায় তোমার মৃত্যু হবে, কোথায় তুমি মরবা এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। এই জ্ঞান আছে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাংলাদেশের মানুষ কয়দিন আগে বিমান দুর্ঘটনায় মারা গেছে কোন জায়গায় গিয়ে, নেপালে গিয়ে। ওই মানুষগুলোর জীবনে কল্পনা করেছিল নেপালে বিমানবন্দরে মারা যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওই মানুষগুলোর মৃত্যু বাংলাদেশে হবে না, মানুষগুলোর মৃত্যু হবে ওই জায়গায়। কত মানুষের মৃত্যু সাগরের মধ্যে হচ্ছে, কত মানুষের মৃত্যু নদীর ভিতরে হচ্ছে, কত মানুষের মৃত্যু বনে জঙ্গলে পাহাড়ে হচ্ছে, কত মানুষের মৃত্যু এমন জায়গায় হচ্ছে যে জায়গায় তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনি ওই নেপালে যাইয়ে মরতে পারেন, যদি আপনি সাথে করে ইমানটা না নিয়ে যান। বিমানে উঠার সময় যদি বলেন ইমান আমি এক মুসলিম দেশে যাইতেছি, নেপালের মতো দেশে যাইতেছি, ইমানটা তুমি বাংলাদেশে থাকো, তোমাকে বাংলাদেশে রেখে গেলাম, আবার নেপাল থেকে আসলে তোমাকে আমি সাথে করে বাড়িতে নিয়ে যাব। তাহলে আপনি ইমানে নিয়ে যান না, ইমান রেখে গেছেন, নেপালে গেছেন, মৃত্যু এসে গেছে, তাহলে কি ইমান নিয়ে কবর যেতে পারবেন? তাহলে আপনি জীবনে যত দোয়া করেন, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, কিন্তু আপনার ইমান নিয়ে মৃত্যু নসিব হবে না, ইমান নিয়ে মরতে পারবেন না। যদি ইমান কোনো জায়গায় রেখে যান, তাহলে ইমান কি করতে হবে? সাথে সাথে রাখতে হবে সবসময়। অফিসে যাবেন, ইমান সাথে নিয়ে যেতে হবে। অফিসে যাওয়ার পরে চেয়ারে বসবেন, আপনার ইমান আপনার সাথে থাকবে। আপনি যখন ফাইলে সিগনেচার করবেন, এক পাশে 1,00,000 টাকা, আরেক পাশে আপনার ইমান। এক পাশে আপনাকে 1,00,000 টাকা দিয়ে একটা ফাইলের ভিতরে সিগনেচার করাতে চায়, 10,00,000 টাকা দিয়ে সিগনেচার করাতে চায়, 5,00,000 টাকা দিয়ে সিগনেচার করাতে চায়, আরেকদিকে আপনার ইমান বলতেছে খবরদার এটার নাম রেশোয়া, এটার নাম ঘুষ, এটা হারাম, এটা যদি না তোমাকে জাহান্নামে যেতে হবে। এখন ইমান নিয়ে যদি অফিসে না যান তাহলে তো আপনার অবস্থা খারাপ। আপনি তো বসবেন আর চেয়ারে বসে বসে সিগনেচার করবেন আর টাকা নেবেন, পরিণতিতে আপনার হবে জাহান্নাম, জান্নাতে যাওয়ার সৌভাগ্য জুটবে না, কারণ অফিসে আপনি ইমান নিয়ে যান না, ইমানটা রেখে গেছেন বাড়িতে। আপনি যদি ব্যবসা বাণিজ্যের ময়দানে যান, আপনি ব্যবসার জন্য দোকানে গেলেন, বাজারে গেলেন, যেখানে গেলেন, ইমানটা যদি বাড়িতে রেখে যান, ওই ব্যবসা বাণিজ্যের জায়গায় ইমান নিয়ে গেলেন না, তাহলে দেখবেন বাজারে যাই মানুষ আপনার থেকে 10 কেজি কিনলে মানুষ পাবে 9 কেজি, আর 1 কেজি নাই, 1 কেজি উদাও। মানুষকে দেখাবেন উপরে যে ভালো ভালো জিনিস, কিন্তু ভিতরে যে দিয়ে দিবেন ভেজাল জিনিস, মানুষকে দেখাইবেন একটা দিবেন আরেকটা। দুনিয়ার মিথ্যা ধোকাবাজি প্রতারণার মাধ্যমে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কারণ আপনার ইমান তো বাড়িতে রেখে গেছেন, বাজারে তো ইমান নিয়ে যান নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইমান নিয়ে যান নাই। এই ইমান না নেওয়ার কারণে আপনি সেখানে গিয়ে জাহান্নামের কাজগুলো করে বেড়াইছেন। তাহলে বোঝা গেল বাজারে গেলে, ব্যবসা বাণিজ্যের জায়গায় গেলে সেখানেও ইমান সাথে থাকতে হবে, সেখানেও ইমান বাড়িতে রেখে দেওয়া যাবে না। এইভাবে আপনি চাকরি বাকরি অফিস আদালত ব্যবসা বাণিজ্য যত রকমের যা কাজ করবেন, সমস্ত কাজের ভিতরে ইমানের প্রতিফলন থাকতে হবে। ইমানের প্রতিফলন নাই, আপনি ইমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা নাই। এই ইমান যে কোনো মুহূর্তে ইমান চোরদের আক্রমণে, ইমানের ডাকাতের আক্রমণে আপনার ইমান ছুটে যেতে পারে। এক নম্বরে যে আঘাতের কারণে ইমানটা ছুটে যায়, ইমানটা নষ্ট হয়ে যায়, ওটার নাম হলো শিরক। ওটার নাম কি? শিরক। শিরক করলে কি হয়? শিরকের কি কি লাভ বলো তো দেখি। শিরকের লাভ আছে ক্ষতি, কিন্তু আল্লাহ পাক তিরস্কার করে লাভ বলছেন। যেমন আল্লাহ পাক অনেক জায়গায় জাহান্নামের কথা বলছেন, আযাবে আলিমের কথা বলছেন, কিন্তু আল্লাহ পাক বলছেন বাবাসিরহুম বিআযাবিল আলিম, তাদেরকে আপনি সুসংবাদ দেন কঠিন এক বেদনাদায়ক আযাবের, কঠিন এক শাস্তির সুসংবাদ দেন। তো শাস্তির কি সুসংবাদ হয়নি? শাস্তির তো হয় দুঃসংবাদ, কিন্তু আল্লাহ পাক তিরস্কার করে তাদেরকে বলতেছে সুসংবাদ দেন। তাহলে শিরকের ক্ষতি হয়, লাভ হয় না। ক্ষতিগুলো শুনবেন কি কি ক্ষতি। শিরকের এক নম্বর ক্ষতি হল, শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. الله رب العالمين বলেন বান্দা আমি আল্লাহর সাথে শিরক করব, আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। শিরক করবেন কোনদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চান আপনারা? শিরক করতে চান? মাশাআল্লাহ, তাহলে তো এই গ্রাম আজকে থেকে শিরক মুক্ত গ্রাম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই, একজন জাহান্নামে যেতে চাই না। তাহলে জান্নাতে যেতে চাইলে এক নম্বরে শিরক করা যাবে না, কারণ শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেবেন। শিরক করার মাধ্যমে আপনি যত ভালো ভালো আমল করবেন, নেক আমল করবেন, সমস্ত নেক আমল গুলো বরবাদ হয়ে যায়। যত নেক আমল করবেন সমস্ত নেক আমল গুলো ধ্বংস হয়ে যায়। শিরক যত বেশি করবেন, শিরক হলো মাইনাস, আর ইবাদত বন্দেগি তাওহীদ হলো প্লাস। প্লাসে আর মাইনাসে মিলে কি হয়? ওরে আল্লাহ, এটা তো বীজগণিত জানে, দেখি বীজগণিতের অঙ্ক জানে সব। প্লাসে আর মাইনাসে কি? মাইনাস। তাহলে আপনি নামাজও করছেন, শিরকও করছেন, সমান সমান কি? সমান সমান জিরো হয়েছে। আমাদের সমাজে অসংখ্য ভাই বোনকে দেখা যায় এখানে নামাজ পড়ছে, আবার বাইরে যায় ফাঁকে যায় শিরক করে। তাহলে নামাজ পড়ে আপনি প্লাস করলেন, শিরক করার দ্বারা মাইনাস করে ফেললেন, এই দুটার মাত্রাটা প্লাস আর মাইনাস মিলে মাইনাস হয়ে গেছে। আপনি জীবনে কত নামাজ পড়লেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন ওরে আমার আমল নামায় কোনো নামাজ নাই। কেন নাই? আপনি শেরেক করছেন, কারণ শেরেক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনার উপরে ওহি নাযিল করে দিচ্ছি, যুগে যুগে সমস্ত নবীদেরকে এই কথা জানিয়ে দিয়েছি, বান্দা তুমি শিরক করবা, লাইয়াক বাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ, নাউযু বিল্লাহ, সমস্ত আমল বরবাদ। আবু জাহেল আমল করতো কি করতো না কথা বলা নাই, আবু জাহেল আমল করতো কি কয় আমল করতো না? আবু জাহেলের মতো আমল আপনি কয়টা করতেন? তারপরে কয় আবু জাহেল আমল করতো না? আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিনের দরের বাইতুল্লাহর সভাপতি, আপনি কোন মসজিদের সভাপতি? আপনি কয়টা মসজিদের সভাপতি? আর আবু জাহেল বাইতুল্লাহর মতো গরের সভাপতি, আবু লাহাবের মুতাওয়াল্লি আর আবু জাহেলের সভাপতি, কোন গরের সভাপতি জানেন? যে বাইতুল্লাহর মধ্যে এক রাকাত নামাজ পড়লে বাংলাদেশের যে কোনো মসজিদে নামাজ পড়ার থেকে 1,00,000 গুণ উত্তম। এখানে শিবপুরের মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়বেন, বাইতুল্লাহর মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, ওই 1 রাকাতের দাম 1,00,000 থেকে বেশি। ওই 1,00,000 গুণ ফজিলতওয়ালা মসজিদের সভাপতি হলো আবু জাহেল, তাহলে তার মর্যাদা কম নেই? কয় আমলে করে না? আমল না করলে মসজিদের সভাপতি হইতে কেমন কি বলেন? এরপরে আবু জাহেল প্রতি বছর হজ্জে বাইতুল্লাহর সময় হাজিদেরকে পানি পান করাইতেন, হাজিদের খাওয়ার ব্যবস্থা করতেন, হাজিদের থাকার ব্যবস্থা করতেন, আল্লাহর মেহমানদের খেদমত করা কত বড় ফজিলতের কাজ, এটা আমল না? হাজিদেরকে পানি খাওয়ানো আমল না? হাজিদেরকে খানা খাওয়ানো আমল না? হাজিদেরকে তাবু টাঙ্গাই দেওয়া, থাকতে দেওয়া, আরামে ব্যবস্থাপনা করা, এটা কত বড় আমল! এই আমল আবু জাহেল করে নাই? আবু জাহেল যখন বদরের যুদ্ধে রওনা দেয়, সহি আল বুখারীর হাদিস, আবু জাহেল বাইতুল্লাহর বিরাট দরে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে শোকের বাণী বলে দোয়া করছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও বাইতুল্লাহর মালিক, আজকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিছি। কারণ হলো দীর্ঘদিন ধরে আমরা নবীর বংশ, আমরা আওলাদে রাসূল। আবু জাহেল কিন্তু নিজেকে আওলাদে রাসূল বলতো, আওলাদে রাসূল কেন? আওলাদে রাসূল ঠিক আছে কিনা আবু জাহেল বলেন তো দেখি, আবু জাহেল কি আওলাদে রাসূল, এটা ঠিক আছে? কথা কয় না, ঠিক নেই কি করছে? আবু জাহেলরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তো এরা আওলাদে রাসূল না? এরা তো রাসূলের বংশধর, এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এত বড় নবীর বংশধর, তাও কয় আওলাদে রাসূল না? আমাদের দেশে কত আওলাদে রাসূলের ব্যবসা চলতেছে, যাদের সাথে রাসূলের সম্পর্ক আছে কিনা তারও কোনো ঠিক নেই, নামের আগে আওলাদে রাসূল লাগাইতে পারলে ব্যবসা জমজমা। আর ওরা কিন্তু অরিজিনাল আওলাদে রাসূল, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাইতুল্লাহর মক্কার সব মানুষ কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তা আবু জাহেল কি আওলাদে রাসূল না? তাও কয় না? বললাম যে কোনো সন্দেহ নাই, একেবারে 100% শিওর যে এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই জন্য আবু জাহেলরা তারা মনে করতে আমরা আওলাদে রাসূল। আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন আমরা আওলাদে রাসূল, ধর্মের ঠিকাদারি, দ্বীনের ঠিকাদারি তুমি তো আমাদেরকে দিছ, আমরা বাচ্চাদা থেকে পূর্বপুরুষ থেকে যেই দ্বীন নিয়ে বড় হয়েছি, যেই দ্বীন নিয়ে জীবন যাপন করতেছি, এই মোহাম্মদ আমাদের বাপিটা নতুন ফেতনা নিয়ে নতুন ভাবে এসে আমাদের বাপদাদার ধর্মটাকে, 40 বছরের সাজানো সংসারটাকে পুরা করে ধ্বংস করে দিতেছে। এত সুন্দর করে আমরা মক্কায় সাজাই একটি ধর্মটাকে, সে সাজানো ধর্মটাকে, সাজানো ঘরটাকে এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পুরা ধ্বংস করে দিচ্ছে। এই জন্য তোমার দিন রক্ষা করার জন্য বদরের ময়দানের দিকে রওনা দিলাম। রাব্বুল আলামিন আমাদেরকে বদরের ময়দানে বিজয় দান করিও। কার দোয়া? আবু জেহেলের দোয়া। কয় আবু জেহেল আমল করে না? তা এটা তো বড় আমল কি? বাইতুল্লাহর গিলাদ দড়ি আল্লাহর কাছে কান দিকে দোয়া করতেছে, এটা আমল না কি বলেন? আচ্ছা, এত আমল করি আবু জেহেল জান্নাতি না জাহান্নামি? কেন জাহান্নামি? কারণ হলো আবু জেহেলের যে ভালো কাজ যা করছিল সবগুলো ছিল প্লাস, কিন্তু এর পাশাপাশি আবু জেহেল যে শিরক করত সেগুলো ছিল মাইনাস। যা ভালো কাজ করছে প্লাস আর মাইনাসে মিলে এসেছে, মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল না। কারণ তার ইমান ছিল না, ইমানে গন্ডগোল ছিল, ইমান সমস্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে এই ঘোষণা দিচ্ছেন, যত গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু তোমার শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, তুমি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করি নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিশাল বিশাল গুনাহ নিয়ে পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ যত বড় গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও না কেন, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বড় গফুর রহিম, রহমান রহিম। কিন্তু শর্ত একটা, সেটা কি? লা ইউশরিকু বি শাইআ, খবরদার আমি আল্লাহর সাথে জীবনে শিরক করিও না। আমল কম করেন আর বেশি করেন, খবরদার জীবনে শিরকের সাথে কোনোদিন জড়িত হবেন না। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার আশা করতে পারেন। আমল কম করেন, আপনি সাবজেক্ট হল দশটা, প্রতি সাবজেক্টে ৪০ করে পাইলেন, দশ সাবজেক্টে ৪০ করে পাইছেন, আপনি পাঁচ না পেলেন, আর দশ সাবজেক্টের মধ্যে পাঁচ সাবজেক্টে আপনি ৮০-৮৫-৯০ করে পাইছেন, আর পাঁচটা সাবজেক্টে আপনি ১০ পাইছেন, ১৫ পাইছেন, ২০ পাইছেন, তাহলে আপনি পাঁচ না পেলেন। তাহলে আপনি ওই পাঁচ সাবজেক্টে ৯০ না গিয়ে বাকি পাঁচ সাবজেক্টে আপনি লেখাপড়া বাড়াই দেন, আমল বাড়াই দেন, বাড়াই সবগুলোর ৪০-এর মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনি নাজাত পাওয়ার আশা করতে পারেন। কিন্তু কয়েকটা আপনার একেবারে ৯০ আর কয়েকটা যদি ১০ হয় আপনি ফেল। এজন্য অনেক ভাই যখন নামাজে পড়ে না, আমরা প্রথমে তাদের নামাজের দাওয়াত দিতে যাই, বলি ভাই আসেন এসা নামাজটা পড়েন। ওই ভাই কয় ভাই এসা নামাজ কয় রাকাত? আমরা কই ভাই এসার নামাজ ১৭ রাকাত। আপনাদের নফিল দিতে কয় রাকাত? এসার নামাজ কয় রাকাত? ১৭ রাকাতেই, এই দেশেও ১৭ রাকাত। জি বলো না দেখি কয় রাকাত আপনাদের দেশে এসার নামাজ? ১৭ রাকাত। তো ১৭ রাকাতের কথা যখন কোন নতুন মানুষ শুনে, ওই আল্লাহর বান্দা চিন্তা করতে থাকে ১৭ রাকাত নামাজ পড়তে আমার আধা ঘন্টা সময় লাগবে, আরো বেশিও লাগতে পারে, সুতরাং নামাজের কাছে যাওয়া যাবে না। যদি ওই ভাইকে বুঝাই দেন যে ভাই এসার নামাজ মাত্র ৪ রাকাত, যে ভাই আপনি এসার নামাজটা পড়ে যান, এই আল্লাহর বান্দা মনে করবে ৪ রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগবে না, হয়তো ৫ মিনিট লাগতে পারে, এই আল্লাহর বান্দা নামাজটা শুরু করলো, কয়েকদিন শুধু ফরজ পড়লো, বললেন যে আপনি সুন্নত পড়ার দরকার নাই, খালি ফরজটা পড়েন, দেখবেন কিছুদিন পড়তে পড়তে নামাজ এমন মজা লেগে গেছে, আল্লাহর ইবাদত আবার সুন্নত থাকবে না, নফলও থাকবে না, তাহাজ্জুদ পড়া শুরু করে দিবে, ইসরাকও পড়া শুরু করে দিবে, সব পড়া শুরু করে দিবে। প্রথমেই যদি ভয় লাগাই দেন যে জোহর নামাজ 12 রাকাত, এসার নামাজ 17 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, এই আল্লাহর মতো ভয় না আমাদের কাছে আসবে না। আমরা অনেকে এই দাওয়াতের পদ্ধতি জানি না, আমরা প্রথমে কারো রাস্তায় পাইছি টান মেরে ভাই আসা নামাজ পড়ে, দাওয়াতের পদ্ধতি জানা। দাওয়াতের পদ্ধতি হল আপনি কোন আল্লাহর বান্দা নামাজ পড়ে না বেনামাজি, আপনি চিন্তা করলেন আল্লাহর এই বান্দাকে নামাজ বানাইতে হবে, মসজিদের দিকে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। আপনি প্রথমে কয়েকদিন খালি খাওয়াতে থাকবেন, কি করবেন কথা বলো না, মানে সব বাইরে আমার পকেট থেকে টাকা বাইরে রাজি নেই, এই জন্য খাওয়ানোর কথা কেউ কয় না। দেখেন বেনামাজিরে প্রথম দাওয়াত দিবেন কেমনে, খালি খাওয়াইবেন, নামাজের কথা বলবেন না, প্রতিদিন চা দোকানে নিয়ে যাবেন, হোটেলে নিয়ে যাবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, খালি কয়েকদিন খাওয়াইতে থাকবেন, এক সপ্তাহ 15 দিন 1 মাস খাওয়াইবেন, খাওয়াইতে খাওয়াইতে একদিন ওই খাবারের মুহূর্তে যখন দেখবেন আজান দিয়ে দিতে আসরের আজান মাগরিবের আজান, বলবেন যে ভাই চলেন আজকে নামাজটা পড়ে আসি, আল্লাহর ইবাদত বলতে পারবে না, জানে নামাজ পড়তে জানো না, এই কদিন যে খাওয়াইছেন এই খাওয়ানির লজ্জায় এই লোক কিন্তু বলতে পারবে না জানে নামাজও যাবো না। কি বলতে পারবো, বলতে পারবো হয়তো সর্বোচ্চ এতটুকু বলতে পারে যে ভাই আমার লুঙ্গি তো পাক নাই, কারণ নামাজি দাঁড়াইছে লুঙ্গি সবসময় না পাক থাকে, জীবনে পাক পায় না, সবচেয়ে একটাই ওজন সবচেয়ে ভাই আমার কাপড় তো পাক নাই না। আপনি বলতেন যে ভাই কয়দিন কাপড় চোপড় নাপাক নিয়ে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই, এক সময় নাপাক নিয়ে পড়তে পড়তে কাপড় পাক হয়ে যাবে, অসুবিধা হবে না, তাহলে দেখবেন লজ্জা করে হইলেও নামাজ পড়তে যাবে। যখন মসজিদ পর্যন্ত পৌঁছাই দিলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করেন, রাব্বুল আলামিন তোমার পথ হারা বান্দারে তোমার ঘর পর্যন্ত হাজির করে দিচ্ছি, আল্লাহ এরপরে সামনের দিকে কোন দিকে নিয়ে যাবা সেটা তুমি আল্লাহর হাতে তুলে দিলাম, তুমি নিয়ে যাও। আপনি আল্লাহর মসজিদ পর্যন্ত নিয়ে আল্লাহ হাতে তুলে দেন, তুলে দিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করেন, আল্লাহ তোমার হাতে এই ঘরের মধ্যে আনে দিচ্ছি, এবার তুমি তার হেদায়েত দাও। না আমরা তো আমাদের পদ্ধতি জানি না, প্রথম দিনই ধরি ভাই আসেন নামাজ পড়তে আসেন, ভাই নামাজ পড়তে আসেন, ভাই নামাজ পড়তে, একদিন পকেট থেকে একটা টাকা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যত মানুষকে দাওয়াত দিতেন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের নাম ধরে ধরে কান্নাকাটি করে দোয়া করতেন, রাত্রিবেলা দাওয়াত দেওয়ার জন্য কালকে যাদেরকে পরিকল্পনা করতেন তাহাজ্জুদের সময় নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতেন আল্লাহ কালকে অমুক অমুক তোমার বান্দার কাছে দাওয়াত নিয়ে যাব, রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তোমার দিনের জন্য কবুল করে না। তাহাজ্জুদের দোয়া সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে দাওয়াত পেশ করতে যাইতেন। আমরা যারা দাওয়াত দিই কয়দিন তাহাজ্জুদের নামাজে কার নাম ধরে দোয়া করছি, একজন নাম ধরে তো দোয়া করি না, আর বলি যে এত মানুষ নামাজ পড়ে না, সব বেনামাজি হয়ে যাচ্ছে, দিন দিনের থেকে দূরে সরে যাচ্ছে, দিনের দিকে আমার জন্য আমি কি করছি। এই জন্য আমার ভাইরা বেয়াদবির চেয়ে গায়ে হাজির ভালো, আমল কম করেন, নামাজ কম করেন, পরস্তা করেন, কিন্তু খবরদার জীবনে কোনোদিন শেরেক করবেন না। শেরেক করবেন যা আমল করলেন, দিনে নামাজ পড়ছেন 50 রাকাত, এসার নামাজের পরে যাই শেরেক করা শুরু করে দিচ্ছেন ওই 50 রাকাতে বরবাদ, আর সারাদিনে নামাজ পড়ছেন ফরজ নামাজ 17 রাকাত, কিন্তু আপনি শেরেক বিহীন তাওহীদের উপরে যাই ঘুমাইছেন ওই 17 রাকাত 17 রাকাতে রয়ে গেছে। তাহলে 17 রাকাত ভালো না 50 রাকাত ভালো? 50 রাকাত পড়ি শেরেক করছেন তো 50 রাকাত সবই চলে গেছে, আরেকটা হলো 17 রাকাত পড়তেন ফরজ কিন্তু শেরেক করেন না। আমাদের দেশে অনেকে বলে ওই সৌদি আরব দেখে আসছি মানুষগুলো সুন্দর পড়ে না নকল করে না খালি ফরজ পড়ে দৌড় মারে, এরকম শুনছেন না? সৌদি আরব থেকে আসলে অনেকে গল্প করে বা সৌদি আরব দেখে আসছি খালি পরস্পরই করতে শূন্য তো পড়ে না নকল পড়ে না, ওই আল্লাহর বান্দা শুধু দৈনিক 17 রাকাত ফরজ নামাজ যদি পড়ে ওই আল্লাহর বান্দা কোনো শেরেক করে না। আর আপনি আমি বাঙালি 50 রাকাত নামাজ পড়ছি শেরেক করছি 50টা, তাহলে আমার এই 50 টাকার থেকে ওই সৌদি আরবের ওই মানুষটার 17 টাকা অনেক গুরুত্ব, কারণ তাদের আমলের মধ্যে ফেরেক নাই, তাদের আকিদার মধ্যে ফেরেক নাই। আমার আপনার আকিদায় ফেরেক, আমলে ফেরেক, তা আমল করি এত কিছু করে কি করবেন? শক্ত বাবা। আমার ভাইরা এবং বোনেরা, এবার আসুন আমরা ফেরেক কিছু পরিচিতি দিদি, কোনটা কোনটা ফেরেক দরকার আছে না? কারণ আমাদের বাঙালির অভ্যাস হলো যত সূত্র বলবেন কাজ হবে না, খাওয়াই দিতে হবে, খাওয়াই না দিলে হয় না। প্রথমে নাম শুনলিয়ার কথা বললে ফেরেক বুঝে না, কোনটা কোনটা ফেরেক এটা ধরা দিলে আলহামদুলিল্লাহ বুঝে যায়। আগে এক সময় আমাদের দেশে উজুরেরা পড়াইতো আলি বে তে সে, পড়াইতো না মুরব্বীরা এইভাবে পড়তেন না? এখন আমরা করতেছি না, এটা ভুল। এখন পড়তে হবে কেমনে আলিফ বা তা সা, কোন মুরব্বী যদি কয় এত বড় বড় হুজুরেরা আলিফ বে তে সে পড়াইছে, যে হুজুরেরা এরকম পানির গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি সাথে সাথে ভেঙে গেছে। আর এখন নতুন নতুন হুজুর ভাই এসেছে, নতুন নতুন হুজুরের নতুন নতুন মাতালা, নতুন নতুন হুজুর বাইরে কয় এখন আলিপ বেতে সে পড়া যাবে না, এখন নাকি আলিপ বা তা তা পড়তে হবে, আমি এটা পড়ব না। তাহলে কি মুরব্বীর কথা ঠিক আছে? ঠিক নাই। মুরব্বী যদি বলে আমার বাপদাদা 14 গুষ্টি জীবনে কোনোদিন এই নরসিংদী থেকে ঢাকা কোনোদিন বাসে করে ট্রেনে করে যায় নাই, আমার বাপদাদারা হাঁটি হাঁটি গেছে, আমি বাসে উঠবো না ট্রেনে উঠবো না, বাপদাদারা সামনে গেছে আমি অন্য জানো, এই মুরব্বীরে আপনারা কি বলবেন? পাগল বলবেন। হজে জানো আমার বাপদাদা 14 গুষ্টি সাগরে দি পানির জাহাজে দিয়েছে, আমি ঢাকা এয়ারপোর্টে যাই সৌদি এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানে উঠবো না, কারণ আমার বাপদাদারা যায় নাই। এ কথা বলে নাকি কোনো মুরব্বী? কিন্তু ইসলামের অনেক বিষয় আছে, যখন আমরা বলি ভাই এগুলা যে শিখবেন এগুলা ভুল, সঠিকটা শিখেন, কয় না রে বাবা বাপ দাদারা করি আসছে, এখন আর এটা পাল্টাইতে পারবো না। মানে ধর্মের বেলা আসলে দিনের বেলা আসলে বাপ দাদারা যা করছে এটার বাইরে যাবে না, কিন্তু অন্য জায়গায় বাপ দাদাদের কথা কিছু মানে না। কি বলেন? বাপ দাদার কথা কিছুই শুনে না কোনো জায়গায় দুনিয়াবি ব্যাপারে, কিন্তু দিনের ব্যাপারে আসলে খালি বাপ দাদার কথা কয়। এই বাপ দাদার দোহাই দেওয়া এটা আরেক ফেরেক। এক নম্বর ফেরেক কি কথা বলে না, একটা তো পাইছেন বাপ দাদার দোহাই দেওয়া এটা একটা ফেরেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যতগুলো দাওয়াত দিতেন সর্বপ্রথম এই দাওয়াতটা দিতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা যা বলতো এটা ছেড়ে দাও, এটা বাদ দাও, এটা পরিহার করো। বাপ দাদা দলিল না, দলিল কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আমাদের কাছে কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের আমি নবী তোমাদেরকে রেখে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি শক্ত করে ধরো আমি রাসূল নিশ্চয়তা দিয়ে গেলাম জীবনে কোনোদিন গোমরা হইবে না। সুবহানাল্লাহ। সে দুটো কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহর কিতাবের উপরে চলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাতের উপরে চলেন, আপনি 100% হেদায়েতের উপরে আছেন। আর আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাপ দাদার উপরে চলেন, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই, আপনি গোমরাহির উপরে আছেন। এই জন্য প্রথম নম্বরে ঈমান বিশুদ্ধ করতে হলে, ঈমান লই কবরে যাইতে হলে বাপ দাদা থাকতে হবে। তাই বলে কি বাপ দাদার লোকে বেয়াদবি করবেন? বাপেরে বাসা থেকে বলবেন আজকে থেকে তোমার কথা মানি না শুনব না, কারণ বাপ দাদা আগে থাকতে হবে, এই জন্য তোমার খেদমত করবো না, তোমার কথাও শুনবো না, এরকম বলে দিবেন নাকি? বাপ দাদার খেদমত করবেন, বাপ দাদার সর্বপ্রকার সম্মান করবেন, কিন্তু বাপ দাদা যদি আপনাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে, কোরআন বিরোধী কোনো কথা বলে, সুন্নাহ বিরোধী কোনো কথা বলে, ওই বাপ দাদার কথা তখন আর শোনা যাবে না। বাপ দাদা যদি বলে নামাজ পড়া যাবে না, কার কথা শুনবেন? বাপ দাদার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন, সাত বছর হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও, দশ বছর হলে নামাজ না পড়লে তারে প্রহার করো, শাস্তি দাও। মা বাবা বলতেছে এত ছোট বলা সকালবেলা ফজরের নামাজের মসজিদে যাওয়ার দরকার নাই। তো এখন এই বলা কার কথা শুনবো, মা বাবার কথা না আল্লাহর কথা, না আল্লাহ রসুলের কথা? এখানে মা বাবার কথা বাদ, এখানে শুনতে হবে আল্লাহ রসুলের কথা। ইমান নিয়ে যদি কবরে যেতে চাই, বাপদাদার যত রুসুম রেওয়াজ আছে, বাপদাদার প্রচলিত যত ধর্ম আছে, দিন আছে, এগুলোকে ছেড়ে দিয়ে তাওহীদের পতাকা তলে, সুন্নতের পতাকা তলে আসতে হবে, না হয় ইমান নিয়ে কবরে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। কারণ বাপদাদার ধর্মের মধ্যে আছে কোন লোক মারা গেলে সাত দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়, এটা বাপদাদার ধর্মে আছে, আল্লাহ রসুলের দিনের মধ্যে এটা নাই। আপনাদের দেশে সাত দিনে খাওয়া হয়নি, তাহলে এটা কার রেওয়াজ, কার ধর্ম? বাপদাদার ধর্ম, এটা ইসলামের ধর্ম না, আল্লাহ রসুলের দিন না, আল্লাহ রসুলের ধর্ম না, এটা ধর্ম কার? বাপদাদার। পূর্বপুরুষ থেকে চলে আসতেছে, কারণ আমাদের পূর্বপুরুষেরা হিন্দুদের সাথে বসবাস করে, বৌদ্ধদের সাথে বসবাস করে, হিন্দুদের অনেক কালচার, বৌদ্ধদের অনেক কালচার আমাদের বিবিধে ঢুকে গেছে, আমাদের বাপদাদাদের ভিতরে ধর্মের আবরণে জিনিসগুলো ঢুকে গেছে। সুতরাং কোন বাড়িতে যদি বলে সাত দিনের দিন খানা হবে, আপনি বলবেন যে এটা বাপদাদার ধর্ম, এটা আল্লাহ রসুলের ধর্ম না। আমি যে ইমান নিয়ে কবরে যেতে চাই, ওই ইমানের মধ্যে এটা নাই। ঠিক দশ দিনের খাবার, চল্লিশ দিনের খাবার, মাইয়াত মারা গেছে বাড়িতে, যেই জায়গায় মারা গেছে সেই জায়গার মধ্যে মোমবাতি জ্বালায় রাখে, সেই জায়গার মধ্যে বাতি জ্বালায় রাখে, এখানে মাইয়াতের রূহ প্রতিদিন নাকি আসা যাওয়া করে, মারা যাওয়ার পরে যে কত রকমের শেরেক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতেরা শেষ বৈঠকে সাতটা বড় বড় জিনিস থেকে, ফেতনা থেকে আশ্রয় পাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। রব্বুল আলামিন, জিন্দা লোকের ফিতনা, মরা লোকের ফিতনা, সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে বুঝতে, মানুষ মরে গেলেও ফিতনা মুক্ত না, মরে গেলেও ফিতনা আছে, ফিতনাতিল মামাত আছে। এই জন্য এই মাইয়াত কেন্দ্রিক যত রকমের কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, এইগুলা করা যাবে নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা প্রথমে বলছেন যে কেউ জান্নাতে যেতে চান না, সবাই জান্নাতে যেতে চান, তো জান্নাতে যেতে গেলে ছেড়ে থাকতে হবে, তাহলে আজকে থেকে এটা ছেড়ে দিতে হবে। বিয়ে শাদি করতে গেলে যৌতুকের আদান প্রদান, এই যৌতুকের আদান প্রদান কি আল্লাহ রাসূলের শরীয়তের মধ্যে আছে নাকি? কিসের মধ্যে আছে? বাপদাদার রেওয়াজের মধ্যে, বাপদাদার ধর্মের মধ্যে আছে। বাপদাদার ধর্মে বিয়ে করতে গেলে ছেলেকে সম্মান করতে হয়, ছেলে যত বড় ডিগ্রিওয়ালা তত বেশি সম্মান করতে হয়। আর ইসলামের ধর্মে বিয়ে করতে গেলে মেয়েরে সম্মান করতে হয়, ছেলের লাগে না। কিন্তু আমাদের ধর্মে, বাপদাদার ধর্মে মেয়ের সম্মান নাই, ছেলের সম্মান। কিন্তু ইসলামের ধর্মে মেয়ের সম্মান, ছেলের সম্মান, ছেলের সম্মানও আছে তবে মেয়ের সম্মান বেশি। তাহলে আপনি কোনটা মানবেন? এক্ষেত্রে তোমাদের বাপদাদারা যা বলে সেটা ছেড়ে দাও, তবে বাপদাদার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে খারাপ দরকার না, যেটা মিলবে না সেটা ছেড়ে দিতে হবে। কবরের সামনে গিয়ে যদি কেউ সেজদা দেয়, এটা কি শিরক না বাপদাদা? সেজদা দিবেন কাকে? হয় নাই তো, আপনাদের উত্তরটা এখনো সঠিক হয় নাই। সেজদা দিব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র লাগাইতে হবে, একমাত্র যদি না থাকে তাহলে আল্লাহকেও সেজদা দিবেন, আবার পাশে যাই কবরেও সেজদা দেওয়া শুরু করবেন। এই জন্য একমাত্র লাগাইতে হবে আল্লাহ পাক। সূরা আল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ আছে না? আপনাদের দেশে নামাজে আলহামদুলিল্লাহ পড়েন? আলহামদুলিল্লাহ সূরার ভিতরে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রাব্বুল আলামিন, একমাত্র গোলামি করি, ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। দুই জায়গায় কিন্তু ইয়াকা ইয়াকা আছে, আছে না? এই ইয়াকা মানে কি? ইয়াকা মানে হলো অনলি ফাকাত, একমাত্র, একমাত্র হলে এটার নাম তাওহীদ। একমাত্র যখন উঠে যাবে সেটার নাম হলো শিরক। শিরক আর তাওহীদ হলো একমাত্র মধ্যে। এবাদত যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় এটার নাম হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আবার আরেকজন মাখলুকের জন্য হয় এটার নাম শিরক। তাহলে সেজদা করতে হবে সেজদার মালিককে, একমাত্র আল্লাহ, খালি আল্লাহ করলে হবে না, একমাত্র আল্লাহ। তাহলে সেজদা করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সরাসরি নির্দেশ দিয়েছেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, এই সূর্যকেও কোনোদিন সেজদা করিও না, এই চন্দ্রকেও কোনোদিন সেজদা করিও না, সেজদা করবা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি এই চন্দ্রকে সৃষ্টি করেছেন, এই সূর্যকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন। তাহলে কোন মাখলুকের সেজদা করা যাবে না, সেজদা করতে হবে কাকে? একমাত্র খালেক, সমস্ত মাখলুকের যিনি খালেক, যিনি মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে হবে। কিন্তু আমার দেশের অসংখ্য লক্ষ লক্ষ ভাই বোন প্রতিদিন আমরা দেখি বিভিন্ন কবরের সামনে গিয়ে, মাজারের সামনে গিয়ে মরা মানুষ, মরা কবরের মধ্যে যিনি শুয়ে আছেন উনার সামনে যায় যে সেজদা দিতেছে। আবার অনেক জায়গায় জিন্দা পীর বসে আছে, জিন্দা বলি বসে আছে, তাকেও যাই মানুষ সেজদা দিতেছে। ওই জিন্দা মানুষের সেজদা দেওয়া এটাও শিরক, ওই মৃত মানুষকে সেজদা দেওয়া এটাও শিরক। এই ছেড়ে করলে আপনি যত নামাজ করেন, যত ইবাদত করেন, আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। ছেড়ে করবেন আবার ঈমান নিয়ে কবরে যাবেন কেমনে হবে? কারণ ছেড়ে করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যায় না, এজন্য কোন জায়গায় সেজদা দেওয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আমার আপনার তাওয়াক্কুলের ভরসা করার একমাত্র জায়গা কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে তাওয়াক্কুল করবেন কার উপরে? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ঈমানদার হও তাওয়াক্কুল করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কিন্তু আমাদের দেশের অসংখ্য ভাই বোন তাওয়াক্কুল করে তাবিজের উপরে, তাবিজ কিনেন আপনাদের দেশে আছে, আপনাদের গলায় হাতে কোমরে আছে। যদি আমার ভাইয়েরা এবং বোনেরা থাকে, আজকে রাতের মধ্যে গিয়ে তাওবা করে ইস্তিগফার করে এগুলো ছেড়ে সব ফেলে দিবেন, কারণ তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আর কোন কিছুর উপরে তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল যদি অন্য জায়গায় হয় এটার নাম কি? শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে লোক তামিমা জুলায়, এই তাবিজ জুলায় হাতের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে, সে আল্লাহর সাথে সরাসরি শিরক করে। সেটা কোরআন দিয়ে লেখাও যাবে না, কোরআন ছাড়া অন্য কিছু দিয়েও লেখা যাবে না। কোরআন দিয়ে যদি লেখা যায় তো যার উপরে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন দিয়ে তাবিজ দেওয়া শুরু করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কোনোদিন একজন সাহাবীকে কোরআন আয়াত লিখে দিতেন, সাহাবি তুমি একটু গলার মধ্যে ঝুলাই রাখিও, কোমরে ঝুলাই রাখিও, হাতে ঝুলাই রাখিও, এমন নজির কোন সহি হাদিসে তো নাই, কোন জাল হাদিসে আসে না। তাহলে যেই কাজ কোরআনের সাথে আল্লাহ রসুল করেন নাই সেই কাজ করার অধিকার আমাদের কারো? আল্লাহ রসুলের সাহাবিরও এই কাজ করেন নাই। কিন্তু আমরা এখন সবচেয়ে বড় রমরমা ব্যবসা হলো তাবিজের ব্যবসা। তাবিজের ব্যবসার মতো ব্যবসা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। এই ব্যবসার কারণে এই শিরক জিন্দা আছে। যদি শিরকের পিছনে ব্যবসা বন্ধ হয়ে যেত, শিরক এমনি নির্মূল হয়ে যেত, এটা তো এমনি শেষ হয়ে যেত। আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম দেখবেন মিলাদ পছন্দ করে না, কিন্তু আবার সমাজ থেকে মিলাদও যায় না। কারণ হলো মিলাদের পিছনে কিছু ইনকাম আছে, টাকা আছে। মিলাদ যদি বন্ধ হয়ে যায়, খতম যদি বন্ধ হয়ে যায়, তাবিজ যদি বন্ধ হয়ে যায়, তো ইমাম সাহেবের ইনকামে তো বন্ধ। এই জন্য আমার এলাকায় অনেক জায়গায় মাহফিলে গেলে আমাকে বলে ভাই ইমাম সাহেব, ইমাম সাহেবরা বলে মসজিদের ইমাম খতিবেরা আসি এসে বলে ভাই ইমাম ভাই সব বিষয় বয়ান করিয়েন, এই বিষয়গুলো একটু বয়ান করিয়েন না, কারণ আমাদের রুজি রোজগার জীবন ফলে এগুলা দিয়ে, এগুলা যদি বন্ধ করে দেন আমরা খাবো কি করি, আমাদের খাওয়ার রাস্তাই তো বন্ধ। আপনি খবরদার আমাদের রিজিকে একটু আঘাত দিয়েন না। আমি তাদেরকে বললাম ভাইয়েরা মসজিদের ইমামতি করতে হলে আগে আপনার ইমানটা আল্লাহর উপরে আসতে হবে। আল্লাহর উপরে ইমানে আসে নাই আপনি ইমামতি করবেন কিভাবে? আপনার রিজিক মনে করতেছেন ওই তাবিজের ব্যবসার ভিতরে, আপনার রিজিক মনে করতেছেন ওই খতমের ভিতরে, আপনার রিজিক মনে করতেছেন ওই মিলাদের ভিতরে। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারেন ওই তাওয়াক্কুল তো এখন আপনার আসে নাই, আপনি ইমামতি করবেন কি করি? ইমামতের যোগ্যতাই তো এখন আপনার আসে নাই। আর যেই মুসল্লিরা ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, ওই মুসল্লিরা চিন্তা করছেন না যে আমি ইমাম সাহেবকে 3,000 টাকা বেতন দিচ্ছি, অথচ আমার ইমাম সাহেব অবৈধ মাধ্যম ধরে, হারাম মাধ্যম ধরে, শেরেকের মাধ্যম ধরে যেই টাকা ইনকাম করে খাচ্ছে ওই ইমামের পিছনে আমি আবার নামাজও পড়তেছি। এজন্য আপনাদের উপরে এটা ফরজ, ওই ইমাম সাহেবের হালাল রিজিকের নিশ্চয়ন করা। বলেন যে ভাই আপনি সকল শেরেক বন্ধ করেন, আমরা আপনার থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। অনেক জায়গায় আমাদের ভাইয়েরা আজকাল প্রশ্ন করে যে ভাই যে ওই ইমাম সাহেব তো তাবিজের ব্যবসা করে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যায় হবে কিনা? কিন্তু এটা কেউ চিন্তা করেন না ওই ইমাম সাহেবকে আপনি বেতন দেন কত, যেই বেতন দেন এই বেতন দিয়ে ইমাম সাহেব চলে কেন? ইমাম সাহেব তাবিজের ব্যবসা করবো না কি ব্যবসা করবো? আপনি আগে ইমাম সাহেবের চলার মতো ব্যবস্থা করেন, 20,000 টাকা 30,000 টাকা বেতনের ব্যবস্থা করেন, তারপরে যে আপনি বলেন যে হুজুর আপনার সব ব্যবস্থা করছি এবার আপনি তাবিজের ব্যবসা ছাড়ি দেন, খতমের ব্যবসাটা একটু ছাড়ি দেন। অনেক ইমাম সাহেব নিজে জানেন এগুলা যে ঠিক না এটা জানেন ভালো করে, কিন্তু জানিও থাকতে পারে না। অনেক ভাই কিন্তু জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, এটা জানে না, এমন মানুষ বাংলাদেশে কেউ নাই আছে, সবাই জানে এটা ক্ষতিকর, তারপরেও কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকা সিগারেট বিক্রি হয়। কেন বিক্রি হয়? ক্ষতিকর জানার পরেও থাকতে পারে না, কারণ এটার ভিতরে এমন কিছু মজা আছে যেই মজা যে খায় না সে জানে না। সুতরাং এগুলো যে ঠিক না, এগুলো যে খারাপ জিনিস ইমাম সাহেব জানে না এরকম না, কিন্তু ইমাম সাহেব জানার পরেও কোন জায়গায় বাধ্য হয়ে, কোন জায়গায় বিভিন্ন কারণে ইমাম সাহেব খাইতে বাধ্য হচ্ছেন। এজন্য ইমাম সাহেব জানে না আপনি এই কথা মনে করিয়ে না। অনেকে আবার ইমাম সাহেবের শিখাইতে যায়, এই শিখাইতে যাওয়া আরেক বেয়াদ। ওই দিন আমার কাছে এক ভাই প্রশ্ন করতেছেন যে ইমাম সাহেবকে বোখারি শরীফ দিতে, ইমাম সাহেব বোখারি শরীফ পড়ে না অন্য কিতাব পড়ে। আমি বললাম যে ইমাম সাহেবকে আপনি বোখারি শরীফ দিবেন কেন? ইমাম সাহেবকে বোখারি শরীফ পড়া ছাড়া কি উনি ইমাম হতে না? উনি তো বোখারি শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, দাওরা পাস করে, কামাল পাস করে, তারপরে যে ইমাম সাহেব হচ্ছে। আপনি তো ওগুলো কিছু পড়েন না, আপনি কোন দাওরা করছেন কোন কামাল করছেন, আপনি এবার ইমাম সাহেবকে শিখাইতে গেছেন কেন? এটা তো বেয়াদবি করছেন। ইমাম সাহেব সবই জানেন, জাগ্রত মানুষ ঘুমায় থাকলে ওনাকে আপনি কোনোদিন জাগাইতে পারবেন না, ঘুমন্ত মানুষ যদি হয় ওনাকে আপনি জাগাইতে পারবেন। এই জন্য এক ইমাম সাহেব চ্যালেঞ্জ করছে আমার এলাকায়, যদি কোন আলেম কোন মানুষ যদি আমাকে এসে দেখাইতে পারে কোন হাদিসের ভিতরে আমিন জোরে বলা আছে, আমি তারে 1,00,000 টাকা দিব চ্যালেঞ্জ করলাম। আমার কাছে ভাইয়েরা এসে বলে ভাই 1,00,000 টাকা পাওয়ার তো আপনার অনেক সুযোগ হয়ে গেছে, ওই হাদিসটা একটু দেখাই দেন আর 1,00,000 টাকা নিয়ে নেন। আমি বললাম যে ভাই ওই ইমাম সাহেব একজন বোকা মানুষ, ওনার বুদ্ধি শুদ্ধি খুব কম, কারণ হলো উনি 1,00,000 টাকার চ্যালেঞ্জ কেন করলেন, ওনার তো দরকার ছিল 1,00,000,000 টাকা। যে কেউ যদি আমাকে আমিন জোরে বলার হাদিস দেখা দিতে পারে আমি তাকে 1,00,000,000 টাকা দেব, কারণ উনি 1,00,000,000 টাকা জীবনে একবারও দেওয়া লাগবে না। কারণ দুনিয়ার সমস্ত আলেম এসে যদি উনারে বলে যে এই যে আমিন ধরে বলার হাদিস, উনি বলল যে আমি দেখলাম না, তা আপনি দেখাবেন কেমনে? উনার যদি সবাই বলে এই যে দেখেন এটা তো এখানে আমিন ধরে বলার হাদিস আছে, বাপ আছে, সব আছে, উনি বলল যে আমি শুনলাম না, আমি বুঝলাম না, তা আপনি বুঝাইবেন কেমনে? জীবনে কেউ উনাকে বুঝাইতেও পারবে না, সুতরাং উনার থেকে কেউ 1 লক্ষ টাকা 1 কোটি টাকা নিতেও পারবে না। তাহলে উনি থামাকা কেন, কম ধরবেন কেন, বেশি ধরার তো দরকার, 1 কোটি টাকা ধরবে, যে 1 কোটি টাকা দিয়ে মুখেও যদি আমাকে বুঝাইতে পারে, তো দুনিয়ার কেউ বুঝাইতেও পারবে না, টাকাও নিতে পারবে না। আপনি যদি একটা ছাগলকে সারা রাত লেখাপড়া করান, সকালবেলা যদি বলেন যা পড়াইছি বলো দেখি, কানটা ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে ছাগল কি করবে? বুঝে নাই, আপনি যা পড়াইছেন কিছুই বুঝে নাই, তা না বুঝলে আপনি তারা বুঝাইবেন কিভাবে? এই জন্য ওনারা হলো যারা বুঝেন না বা বলেন যে আমরা এটা পাই নাই, ওনারা হলো জিন্দা মানুষ ঘুমাইতেছে, জাগ্রত মানুষ ঘুমাইতেছে, এই জন্য আপনারা জাগাইতে চাইবেন না, যেমনি ঘুমাইতেছে এমনি ঘুমান। আমরা আমি অন্য জায়গায় বলি যে যিনি এই হাদিস পান নাই ঠিক আছে, উনি আমল করবে না, পান না যাতে উনি কি করবেন, উনি আমল করবে না। কেমন দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না, এই তুমি হাদিস পাও নাই তা আমল করো নাই কেন? উনি বলবে যে আল্লাহ আমি তো এরকম কোন হাদিস পাই নাই, আমি আমল করবো কিভাবে? যে যিনি পাইছেন উনি আমল করলে তার সমস্যাটা কেন? যিনি পাইছেন উনি আমল করবে, উনি যেহেতু হাদিস পাইছেন, আর একজনের যে সব হাদিস পাইতে হবে তা তো জরুরি বিষয় না। যিনি হাদিস পান নাই উনি আমল করবে না, কিন্তু আরেকজনের হাদিস পাইছে তাকে বাধা দেওয়ার অধিকার তো আমার নাই। বাধা দেওয়াটা তো আমার সন্ত্রাসী কাজ করা, জঙ্গিবাদী কাজ করা। আরেকজনের স্বাধীন মতামতের উপরে, স্বাধীন দিন পালনের উপরে আমি আঘাত করলাম, জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে আমার মতো নামাজ পড়তে হবে, আমার মতো সব করতে হবে, এটা তো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। এবং কয়দিন আগে এক ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন, মুসল্লিদেরকে বলে দিচ্ছেন যে শোনেন নামাজের ভিতরে আপনি কিন্তু বলছেন ইক্তাদাই তো বিহাজাল ইমাম, এই ইমামের পিছনে আমি ইক্তাদা করলাম, সুতরাং ইমাম যেভাবে নামাজ পড়বে আপনার নামাজটা যদি ওইভাবে না হয় আপনার নামাজ হবে না। ইমাম যেখানে হাত বাঁধবে আপনিও সেখানে হাত বাঁধতে হবে, ইমাম রাফলিয়ে দেন যদি না করেন আপনিও করতে পারবেন না, ইমাম আমিন আসতে বলবে আপনিও আসতে বলতে হবে, ইমাম যেভাবে নামাজ পড়বে আপনিও সেম সেভাবে পড়তে হবে, না হয় কিন্তু আপনার নামাজে হবে না। এখন আমাদের বাইরে তো বিপদে পড়ে গেছে, হায়রে নামাজ তো সব বরবাদ, কারণ আসলে তো ঠিক কথা, আমি তো ইমামের অনুসরণ করতেছি, তো ইমামের সাথে যদি আমার নামাজ না মিলে তো নামাজ হবে কিভাবে? আমার কাছে ফোন দিতে ভাই নামাজ তো সব বরবাদ, আমি কি কেমনে বরবাদ? বলে যে ভাই ইমামের নামাজের সাথে আমাদের নামাজ তো মিলে নাই। আমি বললাম যে ইমাম সাহেব যেই মুফতি সাহেব ফতোয়া দিতেন আপনারা ওনার কাছে আরেকটা ফতোয়া জানতে চাইবেন। বললেন যে হুজুর কয়দিন আগে আপনি হজে গেছিলেন, 40 দিন হজের মধ্যে ছিলেন, মক্কাতে মদিনাতে 40 দিন আপনি নামাজ পড়ছেন, এই 40 দিন মক্কা মদিনার ইমামের নামাজের সাথে আপনার নামাজটা মিলছিল কিনা? ইমাম সাহেবের নামাজের সাথে মক্কা মদিনায় যে নামাজ পড়ছে ওই ইমাম সাহেবের নামাজটা মিলছিল কিনা? কারণ উনি তো ওখানে তো একটা দেখছে না ওই ইমামের পিছনে, তাহলে ওই ইমাম যেখানে হাত বাঁধছে উনি 40 দিন সেখানে বাঁধছিল কিনা? ওই ইমামরা রাফলিয়া দান করছে উনি রাফলিয়া দান করছিল কিনা? ওই ইমামরা জোরে আমিন বলছে উনি জোরে বলছিলেন কিনা? ওই ইমামরা যেভাবে রুকু করছেন যেভাবে সাজদা করছেন সেভাবে মিলছে কিনা? যদি না মিলে 40 দিন পর্যন্ত তো ওনার নামাজে হয় নাই, ওই নামাজের কাজা করছে কিনা? কারণ ওই নামাজ যদি না হয় কাজা করতে হবে না, তাহলে ওই 40 দিনের দৈনিক 5 ওয়াক্ত করে 40 দিনে কয় ওয়াক্ত হয়? 200 ওয়াক্তের নামাজ, এই 200 ওয়াক্তের নামাজ উনি কাজা করছেন কিনা? অথবা এই 40 দিন উনি যে মহা বরকত লাভের জন্য হজে গেছেন, এখানে উনি 1 লক্ষ রাকাত নামাজ পড়ার থেকে বাইতুল্লাহর 1 রাকাত উত্তম, তাহলে ওখানে যদি উনি এই বরকতওয়ালা নামাজ এটা উনার বরবাদ হয়ে গেছে, তাহলে এখানে যদি 1 ওয়াক্তের কাজা যদি 1 ওয়াক্ত হয় ওখানের 1 ওয়াক্তের কাজা যদি বাংলাদেশে করে তাহলে তো 1 লক্ষ ওয়াক্ত হবে। আবার কথা বুঝছেন, বাইতুল্লাহ নামাজ তো এখানে নামাজের থেকে 1,00,000 গুণ বেশি, তাহলে আপনি বাইতুল্লাহ একটা নামাজ বরবাদ হয়ে গেছে, বাংলাদেশে আসি কাজা করবেন, এটা 1,00,000 বার করতে হবে না? তাহলে তো ওখানে 1 ওয়াক্ত যদি কোন রকম ওনার নষ্ট হয়, এখানে আসি 1,00,000 ওয়াক্ত ওনার কাজা করতে হবে, তাহলে তো উনার এই 40 দিনের নামাজ কাজা করতে করতে উনার পুরো জিন্দিগি চলে যাবে। তো উনি এগুলো করছেন কিনা এই ফতোয়াটা জিজ্ঞাসা করছেন, যখন এই মাসালা জিজ্ঞাসা করছে আর কোনো জবাব নেই, ফতোয়া শেষ, এক জায়গায় শেষ। অর্থাৎ উনি তো 40 দিন নবী নামাজ পড়ে নাই, তাহলে ওনার নামাজ হয়েছে কেমনে? তাহলে ওখানে যদি ইমাম সাহেবের নামাজ বিশুদ্ধ হয়, বাংলাদেশে ইমামের সাথে আমার নামাজ না মিললেও নামাজ বিশুদ্ধ হবে, আমার নামাজ মিলতে হবে কার মতো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ও আমার উম্মতরা নামাজ পড়ো, আমি রাসূল যেমনে নামাজ পড়ি। এবাদত করবেন, আমল করবেন রাসূলের মতো, ঈমান আনবেন কার মতো? সাহাবায়ে কেরামের মতো। যে ঈমান লয়ে কবরে যাবে না কেন, সেই ঈমানের খবর হয়নি, রাসূলের মতো ঈমান, রাসূলের মতো ঈমান সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে 2 বার দেখতেন, আপনি জিবরিল আলাইহিসসালামকে কয়বার দেখতেন? জিবরিল দেখতেন একবার তো জীবনে দেখেন না, অথচ নবী সাল্লাম 600 ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিসসালামকে দেখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম আকাশ দেখতেন, দ্বিতীয় আকাশ দেখতেন, তৃতীয় আসমান দেখতেন, চতুর্থ দেখতেন, পঞ্চম দেখতেন, ষষ্ঠ দেখতেন, সপ্তম দেখতেন, সিদরাতুল মুনতাহা দেখতেন, জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন, সমস্ত নবী রাসূলদেরকে দেখতেন, বাইতুল মাকদাস দেখতেন, আরো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত দেখতেন। আপনি আমি কয়টা দেখছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফা ইন আমানু বিমিছলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাবাউ, যদি তাদের ইমানটা তোমাদের ইমানের মতো হয়, সাহাবায়ে কেরামের ইমানের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েতের উপরে আছে। ইমানটা হবে সাহাবায়ে কেরামের মতো। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস, যখন তাদেরকে বলা হয় ইমান আনো, এই মানুষগুলো যেমন ইমান আনছে, এই মানুষগুলো কার? সাহাবায়ে কেরাম। তাহলে ইমান আনবেন কার মতো? সাহাবায়ে কেরামের মতো। আর আমল করবেন কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো। তাহলে নামাজ পড়তে হবে আপনার, নামাজ মিলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, নামাজ আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে মিলা জরুরি না। তবে ইমামের যখন ইত্তেবা করবেন, ইমাম রুকুতে গেছে, আপনি যদি বলতে আমি একটু পরে যাই 5 মিনিট পরে, এরকম করা যাবে না। ইমাম রুকুতে যাবে, আপনিও রুকুতে যাবেন, ইমাম সাজদায় যাবে, আপনিও সাজদায় যাবেন, ইমাম উঠে যাবেন, আপনিও উঠে যাবেন, এটাই হলো ইমামের ইত্তেবা। কিন্তু ওই হাত কোথায় বলছে, আমিন আসতে বলছে না জোরে বলছে, এগুলার নাম ইমামের ইত্তেবা নয়। এই জন্য আমার ভাইরা, শিরকের ব্যাপারে যে বিষয়গুলো বলতেছিলাম, শিরকের ব্যাপারে খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না, তাবিজের উপরে তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে কিসের উপরে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এখন আপনাদেরকে আবার কেউ কেউ বলতে পারে, আরে মিয়া তুমি ওষুধ খাও কেন, তাবিজ দেওয়া যাবে না শিরক, কারণ কারো ব্যবসায় আঘাত আসলে তখন সে যা মনে হয় তাই বলতে পারে। কারণ আপনি যদি কারো রিজিকে আঘাত দেন, কারো যদি আপনি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যবসা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই লোক তখন মরণ কামড় দিয়ে চেষ্টা করে এটা ধরে রাখতে হবে। এখন যদি দেখে যে তার ব্যবসা শেষ, আপনি এমন মাসালা দিচ্ছেন যে মাসালা তার সব ব্যবসা বাণিজ্য রুজি রোজগার শেষ, তো সে কি বসে থাকবে? সে আপনাকে বলবো, আরে মিয়া তাবিজ দেওয়া যদি সেরে খাওয়া, তুমি ওষুধ খাও কেন, ওষুধ খাওয়া তো সেরে, আপনি এবার কি করবেন? আপনি জবাব দিবেন কি? জবাব দিবেন, ওষুধ খাওয়ার তাবিজের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, দুইটা এক জিনিস না। প্রথম জিনিস হলো ওষুধ খাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ওষুধ খাওয়ার জন্য, কিন্তু তাবিজ দেওয়ার ব্যাপারে রাসূল স্পষ্ট বলেছেন এটা শিরক। সুতরাং আমার রাসূলের দুটার আলাদা করে দিতেন, একটাকে খাইতে বলছেন আর একটাকে খাইতে নিষেধ করছেন। দ্বিতীয় নম্বরে ওষুধ খাওয়ার পরে ওষুধ শরীরের সাথে মিশে যায়, এটা ঝুলে থাকে না, ওষুধ খাইলাম এটা মিশে গেছে শরীরের সাথে, কিন্তু তাবিজ দেওয়ার পরে তাবিজ এটা শরীরের সাথে মিশে না, এটা কিন্তু ঝুলানো থাকে, সব সময় এটার দিকে নজর থাকে, ওষুধের দিকে নজর থাকে না। ওষুধ খাইছেন আপনি, এটা শরীরের মধ্যে ঝুলে থাকে না, এটা মিশে গেছে, সুতরাং এটার উপরে আপনার এত তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে, কিন্তু তাবিজের ব্যাপারে তাওয়াক্কুল হয়ে যায় যেহেতু যে ঝুলে থাকে লেগে থাকে এই জন্য। আবার এই হালাল রাস্তা যদি খুলে দেন কোরআন দিয়ে দেওয়া যাবে, তো সেখানে আবার সমস্ত শেরেক ঢুকে যাবে, কিন্তু ওষুধের ক্ষেত্রে শেরেক ঢুকার সম্ভাবনা নাই, এরকম অনেকগুলো পার্থক্য হবে। এরপর আমার ভাইরা দুই একটি কথা বলে আমি আলোচনা শেষ করছি। শেরেকের মধ্যে কঠিন কঠিন আমাদের দেশে কতগুলো শেরেক আছে, নিত্য নৈমিত্তিক শেরেক, যেমন আমরা গণকের কথাবার্তায় বিশ্বাস করি, গণকের কথা বিশ্বাস করেন না, রাশি গণে অনেকে, ভাগ্য গণনা করে অনেকে, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণে অনেকে, হাতের রেখা দিকে ভাগ্য গণে অনেকে, মেষ রাশি তুলা রাশি কুম্ভ রাশি দিয়ে ভাগ্য গণে, এই সমস্ত রকমের ভাগ্য গণনা শেরেক, এই শেরেক থেকে দূরে থাকতে হবে। এরপরে শুভ অশুভ কুলক্ষণ অলক্ষণ মঙ্গল, এই যে মঙ্গল আসতেছে, এই যে কদিন পরে মঙ্গল শোভাযাত্রা বের হবে আমাদের দেশে, মঙ্গল, এই মঙ্গল অমঙ্গলে বিশ্বাসী কারা, হিন্দুরা, এটা মুসলিম সংস্কৃতি নয়, মুসলিম কালচার নয়, সমস্ত মঙ্গল অমঙ্গলের মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলছেন, আত্তিয়ারাতু শিরকুন, এই জাতীয় মঙ্গল অমঙ্গলে বিশ্বাস করা শিরক, মঙ্গল অমঙ্গলে লক্ষণ সুলক্ষণ অলক্ষণে বিশ্বাস করা শিরক, শিরক। যদি কেউ এরকম শিরক করে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওবা করতে হবে, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, হে আল্লাহ তুমি ছাড়া কোনো কল্যাণদাতা আমার কেউ নাই, তুমি ছাড়া ক্ষতি করার মালিক আর কেউ নাই, এবং তুমি ছাড়া কোন ধরনের লক্ষণ অলক্ষণ কুলক্ষণে আমি বিশ্বাস করি না। এই জাতীয় যত রকমের শেরেক আমাদের সমাজে চলমান প্রবাহিত, এই শেরেক থেকে দূরে থাকতে হবে, এই শেরেক থেকে দূরে থাকবেন তাহলে আমার আপনার ইমানটা নিরাপদ থাকবে, ইমানটা সুস্থ থাকবে, তাহলে ওই ইমান নিয়ে কবরে যেতে পারবে। ইমান নিয়ে যদি কবরে যান লাভটা কি, লাভ আছে না, কি লাভ বলেন তো দেখি, জান্নাত। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ إيمان عمل الصالح নিয়ে যদি জান আপনার জন্য জান্নাত, সুবহানাল্লাহ, তাহলে ঈমান বিহীন গেলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে বাঁচার, তাওহীদের ভিত্তিতে জীবন যাপন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে সমাজের প্রচলিত যত শেরেক বেদাত আছে এগুলো পরিহার করে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে ইসলামিক কালচার সংস্কৃতির উপরে জীবন নির্বাহ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের এই ওয়াজ মাহফিলকে সুন্দর করার জন্য, ব্যবস্থাপনার জন্য যে সকল ভাইয়েরা বোনেরা সার্বিক সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে, আল্লাহ পাক সকলের শ্রমকে কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একজন আরেকজনের প্রতি মহব্বত বাড়িয়ে দিন, আল্লাহ পাক এই গ্রামের উপরে রহমত নাযিল করুন। আজকে যে বাড়ির উদ্যোগে মাহফিল, এই বাড়ির সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করুন। এই এলাকার যত মুরব্বিয়ান যত ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আশেপাশে যত করে স্থান আছে, সমস্ত মর্দেগানের আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দিন, সবাইকে আল্লাহ পাক আযাবে কবর আযাবে নার থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পারেন না আপনারা, এটার নাম হলো কাফফারাতুল মাজলিস। এই দোয়াটা যে কোনো মাহফিলে যে কোনো বৈঠকে যে কোনো জায়গায় বসবেন, উঠার সময় এই দোয়া পড়তে পড়তে উঠে যাবেন, তাহলে আল্লাহ পাক এর ভিতরে যত গুনাহ হয়ে যাবে, ভুল ত্রুটি হয়ে যাবে, এই সবগুলোর জন্য এটাকে কাফফারা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা আমার সাথে একবার পড়েন আর পরে এটা মুখস্থ করে দিবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাই হলো সুন্নাহ, যে এটা বলে ওয়াজ মাহফিল আলোচনা সব শেষ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলের শেষে সবাই মিলে সম্মিলিত ভাবে মুনাজাত করেন না, কিন্তু আমাদের দেশে অনেকে ওয়াজ মাহফিলে আসে মুনাজাতের জন্য। ওয়াজ শেষে একটু দোয়া দোয়া হবে, একেবারে লম্বা দোয়া। এই দোয়া যত স্ট্রং হবে, দোয়া যত লম্বা হবে, দোয়া যত স্ট্রং হবে, ওয়াজ মাহফিলও তত স্ট্রং। মানে কি আলোচনা হচ্ছে ওটা মূল বিষয় না, মূল বিষয় কি দোয়া। মানুষ সব দোয়ার জন্য বসে থাকে, পয়সা এসে দোয়া হবে, দোয়া আছে, দোয়া দোয়াটাকেই ওয়াজ মাহফিলের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আর ইসলামে একটি গুরুত্বপূর্ণ বেদাত হল কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া আর বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে কম গুরুত্ব দেওয়া, এটা আর একটা বেদাত। এই জন্য এখানে ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য কি, কি জন্য আসছেন আপনারা? যে এলেম শিখার জন্য, এলমের উদ্দেশ্যে আসছেন, জ্ঞান শিখার জন্য, কোরআন সুন্নাহ থেকে কিন্তু দিন শিখার জন্য। এখানে ওই দিন শিখের ফাঁকে ফাঁকে দোয়া সব হয়ে গেছে। আপনার আরাফাতের ময়দানের যে দোয়া, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দোয়া ও আরাফা, আরাফার দোয়াটা হল সর্বশ্রেষ্ঠ দোয়া, এবং সমস্ত নবীরা আরাফার ময়দানে এই দোয়াটা বলতেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার মধ্যে কোনো কিছু চাওয়ার আছে, কিছু চাইছে, যে আল্লাহ আমাকে এটা দাও, সম্পদ দাও, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, কোনো কিছু চাওয়ার কিছু আছে? কিছুই চায় নাই, খালি আল্লাহর গুণগান গাইছে, তাওহীদের স্বীকৃতি দিছে। এটাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আপনি যখন আল্লাহর গুণগান গাইবেন, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করবেন, দিন নিয়ে কথা বলবেন, এটাই সর্বোত্তম দোয়া। আল্লাহ পাক জানেন আপনার কি কি দরকার, জানেন না? আপনার কালকে কি কি দরকার, সকালে কি দরকার, কালকে কি দরকার, এগুলো কি আল্লাহ তোমার তোমরা জানেন না? তা আল্লাহকে আপনি বুঝাই দিতে হইব যে আল্লাহ কালকে আমার 500 টাকা দরকার, আমার বাজার করবো কিভাবে, এটা আল্লাহকে বুঝাই দিতে হবে। আল্লাহ পাক জানেন কালকে যে আপনার বাজারের টাকা নেন, কালকে যে আপনার কি দরকার, সব জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা আছে। আপনি খালি বসে বসে আল্লাহর গুণগান গাইবেন, আল্লাহর জিকির করবেন।